حين ومن اشترى عبدين صفقة واحدا فقبض أحدهما ووجد بالآخر عيبا فإنه يأخذهما أو يدعوهما، لأن الصفقة تتم بقبضها فيكون تفريقهما قبل التمام وقد ذكرناه، وهذا لأن القبض له شبه بالعقد كالتفريق في العقد. ولو وجد بالمقبوض عيبا اختلفوا فيه، ويروى عن أبي يوسف أنه يرده خاصة، والأصح أنه يأخذهما أو يردهما، لأن تمام الصفقة التعلق بقبض المبيع هو اسم لكل، فصار كحبس المبيع لما تعلق جواله باستيفاء الثمن لا يزول دون قبض جميعه. ولو قبضهما ثم وجد بأحدهما عيبا يرده خاصة خلافا للزبر، ويقول في تفريق الصفقة ولا يعني عن ضرر، لأن العادة جرت بضم الجيد إلى الرديد، فأشبه ما قبل القبض وخيار الرؤية والشرط. ولنا أن تفريق الصفقة بعد التمام، لأن بالقبض تتم الصفقة في خيار العيب في خيار الرؤية والشرط، لا ولا تتم به على ما مر، ولهذا لو استعك أحدهما ليس له أن يرد الآخر. ومن اشترى عبدين صفقة واحدة فقبض أحدهما ووجد بلا عيبا فإنه يأخذهما أو يدعهما، لأن الصفقة تتم بقبضه فيكون تفريقهما قبل التمام وقد ذكرنا. أكبر دودة بلان أك صفقة أك تفريق তার অর্থ হলো দুইটা গোলাম এক হাজার টাকা দেখি একটা চুক্তি যে দুই গোলাম এক হাজার টাকা, কিন্তু পদ্ম করার সময় একটা পদ্ম আর যারা পদ্ম করে নাই এইটার মধ্যে আয়োজন এই সুরতের মধ্যে নিলে দুটা নিতে হবে আর রদ করলে দুটা কি রদ করবে, এরকম না যে যেটা কত করছে এটা সে রেখে দিবে আর যেটা কত করে নাই সেটা ফেরত দিবে বা কিছু করবে এটা করতে পারবে। এখন কথা হইল যে আপনার তো আগে শুনে আছেন যে ক্রিয়ারে আয় যদি থাকে ক্রিয়ারে আয়ের মধ্যে আয়ের পরিমাণ সামিল চলে এই জায়গার মধ্যে আর ক্রিয়ারে আয়ের মধ্যে ক্রিয়ারে আয় হয়ে গেলে তা বায় তাম হয়ে যাবে, ক্রিয়ারে আয়ের পরে এখন আর নাই আয়টা তো পরে পাওয়া গেছে, তাহলে যেটার মধ্যে পাওয়া গেছে ওইটার মধ্যে বাইটা আমি ছিলাম তার সপ্তাহের মধ্যে সপ্তাহের মধ্যে তাপিকা হইতেছে এটা সপ্তাহের তাপিকা বাজার তামাম হইতেছে না ও মানিস তারা আপদাইনি সপ্তাহ তো নয় দেন কি সিনে করি দা দু গোলাম এক সপ্তাহ দুইটা গোলাম দিচ্ছে এক চুক্তি পাকা রাজা হয় দুইটারে এক তারিখ কি করছে এখানে সবকা তাম হয়নি দুইটা গুলো কেনার পরে একটারে কবজা করছি আরেকটারে কবজা করে যতক্ষণ পর্যন্ত কবজা না হলে ততক্ষণ পর্যন্ত সবকা তাম হয় না, সবকা তাম হওয়ার জন্য তো কবজা করা উচিত, তো এখানে অর্ধেকটা কবজা হয়েছে আর অর্ধেকটা কি হয় নাই কবজা হয়নি, তাহলে এখানে কবজা কি হয়নি তাম হয়নি আর কবজা কবজা তা না কাপ্রিকায় সবকা জায়েজ নেই, তাহলে এখন যদি একটার মধ্যে নেন আরেকটার মধ্যে না নেন তাহলে কাপ্রিকে সবকা দিতেছে কবজা তাম আর তাপরিকে সবকা কাবলার তামাম জায়েজ নেই অনেকবার বলা হয়েছে, সুতরাং এটা তাপরিকে সবকা কাবলার তামাম লিয়ান সবকা তাতিমু বি কবজি হিমা দুনুকো আগে মুস্তাহি কবজা করে তো উস ওয়াক্ত ইস জায়গা মে সবকা কিয়া হোগা তাম হোগা ফায়াকুন তাফরিকু মা কাবলার তামাম এহনা যদি সবকা তাম হওয়ার আগে যদি আপনি বাইকে কষ্ট করে দেন অর্ধেকটার মধ্যে, তাহলে চাকরিকে সবকা কাবলার তাম আমরা দেবেন, চাকরিকে সবকা কাবলার তাম কি নাই ওকাল দেখান না। وهذا لان القبض له شبه من العقد فالتفريق فيه فالتفريق فيه কয় আগদের মধ্যে তাকরির করা নাই জায়গার মধ্যে জায়েজ নাই, কেন কবজাটা এটা আসলে এটা আগদের সাথে এটা মুসাবাহ, কবজার মুসাবাহটা এটা কে সাথে আগদের, তাই আগদের সাথে কবজার মুসাবাহটা কেন আগদে ভাই তার মিলকে রাখাবার মানে করছি গুলামের আগদে ভাই তারা কি হয় মিলকে রাখাবার মিলকে করছি মিলকে তাসারুফ এবং মিলকে ইয়াদ আছে, কবজার দ্বারা মিলকে তাসারুফ এবং মিলকে ইয়াদ আছে। যদি কেউ মুবিলে কবজা করে তাহলে এটার মধ্যে কাজ করতে পারে, খাইতে পারে, ব্যবহার করতে পারে, অথবা এটার মধ্যে নিয়ন্ত্রণের অধিকার এটা তার কাছ থেকে কেউ নিতে পারে, তাহলে মিলকে তার সর্বপ্রথম মিলকে আর কবজার মাধ্যমে পাওয়া আর আগদের মাধ্যমে মিলকে রাখাবার মিলকে অর্জিত হয়। তো মিলকে রাখাবার মিলকে তার সর্বরূপ সত্তার মালিক হইলে তো তাসারুফ করতে, সত্তার মালিক না হলে কি তাসারুফ করতে পারবে, তাহলে এদের সাথে মুসাবাহ পাওয়া যাইতেছে। আন্নাল কই ওয়াহাদা লি আন কবজা লাহু শিবুন বিল আক কাতাফরিকু ফি ফাতাফরিকু বিল আক, এখন যদি কবজার মধ্যে আপনি তাফরিক আনেন তাহলে গিয়ে আগের মধ্যে তাফরিক নিয়ে কবজার মধ্যে অর্ধেকটা আনছেন তাহলে দুইয়াকে ভাই অর্ধেকটা করছেন আর অর্ধেকটা করেন নাই, এটার মশা ভাত কার সাথে আগদের সাথে, আগদের মাধ্যমে মিলকে রাখাবার মিলকে অর্জিত হয় আর কবজার মাধ্যমে কি হয় মিলকে তাসারুফ এবং মিলকে ইয়াদ। তা মিলকে তাসারুফ আসলে তো মুবির মধ্যে উদ্দেশ্য মিলকে তাসারুফ আর মিলকে ইয়াদ, কারণ একটা জিনিস কি নেই এটা খাইবার লাগি আমি বেচবার লাগি এটা কিছু কাজ করবার লাগি, তো মিলকে তাসারুফ তাহলে আর মিলকে রাখাবা পুরো সত্তা মালিক হয়ে দাও, পুরো সত্তা টানি মালিক হয়ে মিলকে রাখাবা, তাহলে মিলকে রাখাবা আর এখানে এলো মিলকে তাসারুপ রাখাবা হয়েছে এদিকে একটু তাসারুপ হইতেছে, তাহলে কবজার সাথে আগদের সাথে কবজার একটা কি আছে মুসাবাহাত, তাইলে আগদে যেমনি ভাবে তাফরিকের সবকার দ্বারা পূরণ হয় না কবজাও তাফরিক হয়ে গেছে এই কারণে জায়গার মধ্যে পাওয়া যেতেছে কারণ কবজায় নুতি হয় নাই তাম হয়নি কবজার মধ্যে যেটা নিছে কবজা করছে এটার মধ্যে আয় আর যেটা কবজা করে নাই এটার মধ্যে আয়, তাই এই সুরতের মধ্যে কারণ যেটা হ্যাঁ কবজা কইরা ফেলাইছে এটার মধ্যে আয় মানে এটার ফিরত দিতে তো আর কোনো সমস্যা আর যেটা কবজা করে নাই এটা কবজা করবে, যেটা কবজা করে নাই এটা কবজা করবে, তাহলে তো এটার মধ্যে একটা আত্মিকের সপ্তাহ বিষয়টা আসতেছে, একটা তো কবজা করছে যারা কবজা করছে এটার মধ্যে যায় আর যারা কবজা করে নাই এটার মধ্যে আয় তো একটু কবজা করে নিয়ে আইনি আর যারা কবজা করছে এটা আয় তাহলে দুইয়াকে ধরনের কবজার মধ্যে আছে ওইটা তো কবজা নিতে তার কোনো সমস্যা নাই যারা মধ্যে আয় নাই কিন্তু নিবেই হে নিতাছে না যারা হ্যাঁ রাতে এসে গেছে এইটাই নিতাছে এর মধ্যে তো কবজা তাম হয়ে গেছে এখানে এইটার মধ্যে যদি আয় পাওয়া যায় ইফতারা করছে ফোকাহে কেরাম এর মধ্যে কি করছে আমাদের আহনার ইউরবান আবি ইউসুফ আনহু ইয়ারদু খাস ইমাম আবি ইউসুফের থেকে রিওয়ায়াত করা হয়েছে যে শুধু মাত্র এইটারে রদ করে দিলি আর ওটা তো কত ধরে নিবে এটারে খালি রদ করে দিবে এটা কি আরে আইবে ইয়ার কারণে এই ইয়া করে দিবে মুভি কবজা করে এরকম যদি আয়াত পাই তাহলে কিন্তু দিতে পারে তাহলে এটা তো মুভি কবজা হয়ে গেছে সুতরাং এটা ফেরত দিতে পারে যত কথাই কোন সব কথা যখন মুভি কবজা হবে আপনি বলতেছেন যে একটা জেলার মধ্যে কবজা আছে কত করবি বিলকুল এটা এরকম হয়ে গেল যে মুস্তারি টাকা দেয় তো মুস্তারি টাকা দেয় নাই যেহেতু টাকা দেয় নাই এই জন্য মুভি হাস করে রাখছে মুভিটা কি করে রাখছে হাস করে রাখছে দেয় নাই আর তো মুভি যতক্ষণ পর্যন্ত সামান না দিবে বায়ে ততক্ষণ পর্যন্ত মুভি দিবে না ক্যারার উঠবে আর সামান যদি 90 টাকাও দিয়া যায় আর 10 টাকা বাকি থাকে তো টোটাল সামান আর ক্যারাটা তার উঠবে তাহলে বুঝা গেল যে এখানে মানে তার আগ চুক্তি যেটা আছে এটা চুক্তি তখনই পূর্ণ হবে যখন নাকি টোটালটার মধ্যে কবজা যেমনি ভাবে সামান টুটালটা কবজা করে রাখ পর্যন্ত মুভি দেয় না যেমনি ভাবে মুভিকে হাত করে রাখতে পারে সামান টুটালটা কবজা করে রাখে ওসারা কাহাতসিল মুভি আর এ ঈসা হো গিয়া জেসে কে মুভি কা রূপ না যবকি সামান বাকি না লম্বা তাআল্লাক জওয়ালহু বি ইসতিফাই সামান লা ইয়াজুর দুনা কবজিল মুভি এটা আগের বারতের সাথেই এটার সম্পর্ক লাম্মা তাআল্লাকা জাওয়ালুহু বি ইসতিফাই সামান যে এই মুবির জায়েল হওয়াটা বায়ের হাত থেকে এটা মুস্তারির ইসতিফাই সামানের সাথে সম্পর্ক অর্থাৎ মুস্তারি যদি সামান পুরা করে আদায় করে তাহলে মুবি কি করবে দিবে লাম্মা তাআল্লাকা জাওয়ালুহু যখন হাফসের হকটা যেটা হাফসের যে হকটা আছে এই হকটা জমি সামান কবজ করে রাখ পর্যন্ত কি হবে তো তাফরিকে সফকা হইলেও এটা কাবলাত তামাম না দিলে রাখলে দুটাই রাখবে আর উনি তাপরিকে সক্কা বাদে তাপরিকে সক্কা বাদার তামামে না যায় কাহিনী আমরা বলি যে আপনি এটা কইতেছেন কি তার দুনিয়ার মধ্যে বেশি কিন্তু স্পর্তি পাবে না বেসা কিনা চুক্তি শেষ হয়ে গেছে না এই এইটার মধ্যে সমস্যা হয়েছে করবো বললে কিংবা এটা অর্ধেকটা আবার হিমেলের কাছে দিচ্ছে ভালো এখানে কিনছে এক চুক্তিতে দুইটা হ্যাঁ কইতেছে ঠিক আছে আমি তোমার কাছে টাকা পয়সা লেনদেন করবো আমি তোমার কাছে একটা আবার দিচ্ছে এই এই তাপরিকে সফকা যদি তাম হইতেছে কিন্তু তারপরে খালি না দরারি পতির থেকে এটাও কি না যারা তাহলে মুস্তারি বারোটা যখন রেখে দিল এখন আবার বায়ের কাছে আসছে কোনটা আর মানুষের অভ্যাস এক স্যাম্পল একটা দুইটা রাখে যদি বাইরে খারাপটা দিয়া দেয় মুসাই তো অবশ্যই খারাপটা রাখে নাই সে তো অবশ্যই ভালোটাই রাখছে তাহলে বাইরে দিচ্ছে কি খারাপ রাখে আমার ভাই সঙ্গে স্যাম্পল নাই এখন তো দাম কম তাহলে হ্যাঁ ক্ষতিগ্রস্ত হইতেছে না কোনো না কোনো ভাবে তো ক্ষতি তো আছে এই জায়গাটা এই জন্য এই কথা এই যেন আদ হাজার বিজমি জাগি দিলা রতি ইসলে কে লোক কা আদত জু হে জারি হে বিজমি জাগি দিলা রতি জাগি তো রতি কে সাথ মিলানে কা বাস বাহ মা কবল তো তাহলে এটা মুসা ভয় গেল কার সাথে মা কবল করবে সাথে অর্থাৎ মাকাবলাল কস যেমনি ভাবে দরনের কারণে ওইটাও ইয়া করা হয়েছে এটা ওয়াকিয়ারি ইয়া অবসর আর এটা খেয়ালে বুঝাতে এবং খেয়ালে সত্যি বুঝাবে যেমনি ভাবে যদি কারো রিওয়ের খেয়াল থাকে একটা যদি দেয় তাহলে খেয়ালে রিওয়ের সাক্ষাৎ হয়ে যাবো হবে না যতক্ষণ পর্যন্ত আটকে না অথবা তিন দিনের মধ্যে একটার মধ্যে বেশি ঠিক আছে এটা তো নিতে আসছে আরেকটা নিয়ে আগে চিন্তা করতে হবে তাহলে খেয়ালে সত্য কি সাক্ষাৎ হবে হবে না আমরা বলি যে না এখানে তাফরিকে সফকা হয়েছে ঠিক আছে কিন্তু এটা তাফরিকে সফকা বাদা কেন কবে তাকিমু সফকা আর কিয়ারে লুইয়া তো কিয়ারে সুতমে কবজা কে বাওজুদ বি সবকা কিয়ারি হতা তাও আলামা মারা জুদাই ওয়ালি হাযা লাউ উসকু ইসকা আদুমা লাইসা লাহু আইয়ার দলা সিতো সিবি আগা মুস্তাহিকি কালাই নন্দুনুরিসে একা অর্থাৎ একজনে যদি গোলাম দিচ্ছে রসল করে টাকা দিয়ে দিছে মুস্তাহি বায়ে গোলাম দিতেও মুস্তাহি নিয়ন্ত্রণে দিয়ে দিছে আর বায়ে টাকা দিয়ে দিছে প্রমাণ দিয়ে মালিক টাকা নিয়ে নিছেন 10 টাকা, ওই 10 টাকা মুস্তারি ভাইয়ের কাছ থেকে ফেরত দিয়ে ঘুমাও।